শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 32তম পাঠের মূল বাক্য হচ্ছে ফুতন নো হো গা সুকি দেসু, ফুতন আমার বেশি পছন্দ। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আন্না তার বান্ধবী ও টিউটর সাকুরার সঙ্গে শিজুওকা ভ্রমণ করছে। আজ তারা সাকুরার দাদির বাড়িতে রাত কাটাবে। আন্না প্রথমবারের মতো ফুতনে ঘুমোবে। ফুতন হচ্ছে জাপানি ধাঁচের তোশক। এবার তাহলে শোনা যাক 32তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে ফুতন নো হো গা সুকি দেসু, ফুতন আমার বেশি পছন্দ। ফুতন তো বেড তো দোচিরা গা সুকি? ফুতন নো হো গা সুকি দেসু, কোনো ফুতন ওয়া বেড ইয়োরি ইয়াবারাকাই দেসু। সোরে জা ওয়াসুমি নাসাই, ওয়াসুমি। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। আন্না তাতামিযুক্ত মেঝের উপরে ফুতন বিছিয়ে ঘুমোতে চেয়েছিল, ঠিক যেমনটি সে এর আগে মাঙ্গাতে দেখেছে। তাতামি হচ্ছে ছনের তৈরি নির্দিষ্ট মাপের মাদুর, যা স্থায়ীভাবে বিছানো থাকে জাপানি বাড়ির মেঝেতে, যদিও আজকাল এর ব্যবহার কমে গেছে। যাই হোক, আন্নাকে সাকুরা জিজ্ঞেস করল, ফুতন তো বেড তো দোচিরা গা সুকি, ফুতন নাকি বেডিং, কোনটা বেশি পছন্দ? ফুতন মানে হল ফুতন, জাপানি ধাঁচের তোষক। বেদ মানে বেডিং। দুটি জিনিসের মধ্যে তুলনামূলক বেশি পছন্দের জিনিস কোনটি তা কারো কাছে জানতে চাইলে সেই দুটি বস্তুর নামের প্রতিটির পরে তো জুড়ে দিতে হবে। যেমন এক্ষেত্রে ফুতন এবং বেডিং, তাই বলা হচ্ছে ফুতন তো বেদ তো, ফুতন আর বেডিং এর মধ্যে। এরপর বলতে হবে দোচিরা, কোনটি। ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি যে কোনো প্রকার জিনিসের ক্ষেত্রেই দোচিরা কথাটি ব্যবহার করা যায়। এরপর জুড়ে দিন না, যা আসলে কর্তার নির্দেশক পার্টিকেল। দোচিরার মতো যে কোনো প্রশ্নবাচক শব্দের পরে না বসে, যদি তাদের উত্তরগুলো হয় বাক্যের কর্তা। স্কি, প্রিয় বা পছন্দ, এটি আসলে একটি জাপানি বিশেষণ পদ। আজকের কথাবার্তায় এই বাক্যটি নৈমিত্তিক ভঙ্গিতে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরে বলা হয়েছে। এটি মার্জিত ভঙ্গিতে বলা যায় এভাবে, দোচিরা গা সুকি দেসু কা, কোনটা বেশি পছন্দ। আচ্ছা কামরুল ভাই, যদি জিজ্ঞেস করতে চাই কোনটা আপনার বেশি পছন্দ, চা নাকি কফি, সেক্ষেত্রে কি বলতে হবে? কফি শব্দটির জাপানি উচ্চারণ কোহি, চা হচ্ছে কোচা। কোনটা বেশি পছন্দ, এই কথাটি বলতে হবে দোচিরা গা ই দেসু কা। তাহলে কোহি তো কোচা তো দোচিরা গা ই দেসু কা। ঠিক, ফিরে যাই আজকের কথাবার্তায়। আন্না উত্তর দিল ফুতন নো হো গা সুকি দেসু, ফুতন আমার বেশি পছন্দ। এটাই আজকের মূল বাক্য। ফুতন হল জাপানি ধাঁচের তোষক। নো, এটি হল সম্বন্ধবাচক অব্যয়। হো, এখানে এটি দিয়ে বোঝাচ্ছে তুলনামূলকভাবে বেশি। আসলে এই শব্দটি ব্যবহার করা হয় দুটি জিনিসের মধ্যে কোনো একটিকে বেছে নেয়ার ক্ষেত্রে। না, যথারীতি কর্তাপদ নির্দেশক পার্টিকেল। তার মানে আমাদের পছন্দের জিনিসটির নামের পরে নো হো গা বলতে হবে, তাই না? হ্যাঁ, এবং নো হো গা কথাটির পরে বলুন স্কি, অর্থাৎ পছন্দ। দেস, এটি যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। উভয়টি পছন্দ হয়ে থাকলে উত্তরে কি বলবো? সেক্ষেত্রে বলবেন দোচিরা মো স্কি দেসু, উভয়টিই পছন্দ। চলুন আবার শুনে নি আজকের মূল বাক্য, আমি ফুতন বেশি পছন্দ করি। ফুতন নো হো গা সুকি দেসু, ফুতনে ঘুমোলে মনে হয় আমি সত্যি জাপানে আছি। এরপর আন্না বলল কোনো ফুতন ওয়া বেড ইয়োরি ইয়াবারাকাই দেসু, এই ফুতন বেডিং এর চেয়েও মোলায়েম। কোনো মানে হল এই, ফুতন হচ্ছে ফুতন জাপানি ম্যাট্রেস, ওয়া এটি বাক্যের মূল প্রসঙ্গের পরে বসে, বেদ মানে বেডিং, ইয়োরি অর্থ হল চাইতে বা অপেক্ষা। যেমন এর সঙ্গে বিয়ের তুলনা করতে হলে বলতে হবে এ বা বি ইয়োরি, এবং তারপরে বসবে গুণবাচক বিশেষণ ইয়াবারাকাই। এই বিশেষণটির অর্থ নরম বা মোলায়েম। দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। আন্না সাকুরাকে বলল, সোরে যা ওয়াসমি নাসাই, তাহলে শুভরাত্রি। সোরে যা মানে তাহলে, এটি মার্জিত ভঙ্গিতে হলে সোরে দেওয়া বলতে হবে। ওয়াসমি নাসাই মানে শুভরাত্রি, এটি হল শোয়ার আগে রাত্রিকালীন বিদায়ী সম্ভাষণ। উত্তরে সাকুরা বলল ওয়াসমি, শুভরাত্রি। এটি আসলে ওয়াসমি নাসাই কথাটির নৈমিত্তিক রূপ। আজকের কথাবার্তার শব্দার্থগুলো জানা হয়ে গেল, তাহলে চলুন আবার শোনা যাক 32 পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল ফুতন নো হো গা সুকি দেসু, ফুতন আমার বেশি পছন্দ। ফুতন তো বেড তো দোচিরা গা সুকি? ফুতন নো হো গা সুকি দেসু, কোনো ফুতন ওয়া বেড ইয়োরি ইয়াবারাকাই দেসু। সোরে জা ওয়াসুমি নাসাই, ওয়াসুমি। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। কামরুল ভাই, আজ আমরা শিখেছি তুলনা করার অভিব্যক্তি, যাতে ব্যবহার করা হয়েছে নো হোগা এবং ইয়োরি। তুলনা করার নিয়মটি দয়া করে বিস্তারিত জানাবেন। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, জাপানি ভাষায় বিশেষণের তুলনামূলক রূপভেদ নেই, তাই ইয়োরি অর্থাৎ চাইতে বা অপেক্ষা এবং নো হোগা তুলনামূলক বেশি কথাগুলো দিয়ে এই অভিব্যক্তি প্রকাশ করা হয়। থাইল্যান্ডের আবহাওয়া সাধারণত জাপানের চেয়ে গরম। চলুন এবার থাইল্যান্ড জাপানের চেয়ে গরম কথাটি জাপানি ভাষায় বলার চেষ্টা করা যাক। থাইল্যান্ড জাপানিতে হল থাই, আর জাপান হল নিহোম। বিশেষণ পদ গরম মানে হল আৎসুই। থাইল্যান্ড যেহেতু মূল প্রসঙ্গ, এ কারণে প্রথমেই বলতে পারেন থাইওয়া, এরপর বলুন জাপান নিহোন, যেহেতু জাপানের সঙ্গেই তুলনাটা করা হচ্ছে, এবং তারপর বলুন ইয়োরি অপেক্ষা। তাহলে এ পর্যন্ত দাঁড়াচ্ছে নিহোন ইয়োরি, গরম কথাটির জাপানি আৎসুই। কাজেই থাইল্যান্ড জাপানের চেয়ে গরম, এই কথাটির জাপানি হবে থাইওয়া নিহোন ইয়োরি আৎসুই দেসু। এক্ষেত্রে আমরা বেশি গরম স্থানটি ইঙ্গিত করতে নো হোগা কথাটিও জুড়ে দিতে পারি। সেক্ষেত্রে শুরুতেই তাই এর সঙ্গে যোগ করতে হবে নো হোগা, এবং এভাবে প্রথম অংশটি দাঁড়াবে তাই নো হোগা। এরপর জাপান নিহোন এবং ইয়োরি জুড়ে দিয়ে বলব নিহোন ইয়োরি, আর গরম হল আৎসুই। কাজেই থাইল্যান্ড জাপানের চেয়ে গরম, এটি হবে তাই নো হোগা নিহোন ইয়োরি আৎসুই দেসু। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। শারমিন সান, এখন যে শব্দটি শুনবেন, বলুন তো এটি দিয়ে কি বোঝানো হয়? বলতে পারছি না। এটি দিয়ে বোঝায় নরম, মোলায়েম এবং স্থিতিস্থাপক। জাপানিতে বলা হয় ফুতন হল ফুকা ফুকা। প্রায় একই রকম অর্থের আরেকটি শব্দ এবার শুনুন, হুয়া হুয়া। মোলায়েম এবং হালকা কোনো কিছু বোঝাতে এটি ব্যবহার করা হয়। বলা যেতে পারে এই পাউরুটিটি ফুয়া ফুয়া। তাহলে আজ শেখা হল ধন্যাত্মক শব্দ ফুকা ফুকা এবং হুয়া হুয়া। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, প্রথমবারের মতো আমি ফুতনে ঘুমালাম। সাকুরা দাদি আমার জন্য আগে ফুতন রোদে শুকিয়ে রেখেছিলেন, তাই ফুতন ছিল ফুকা ফুকা আর খুবই আরামদায়ক। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল ফুতন নো গা সুকি দেসু, ফুতন আমার বেশি পছন্দ। আগামী পর্বে আন্না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি উৎসবে যোগ দেবে। আপনারাও যোগ দিচ্ছেন তো বন্ধুরা? তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।